Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। নমস্কার সকলকে, আমি সুপ্রিয় সোম। গল্পের শুরুতেই একটি কথা, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেকেই আপনারা গল্প শোনেন কিন্তু বেশিরভাগ জনই সাবস্ক্রাইব না করেই চলে যান। তাই আপনাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সব রকম নতুন গল্প সংক্রান্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় চটজলদি। বর্তমানে গল্পাসুরের সমস্ত গল্প শুনতে পাবেন জিও সাভন এবং স্পটিফাই অডিও পডকাস্টে। ডেসক্রিপশন বক্সে সেগুলির লিংক দেওয়া রইল, চটপট ঘুরে আসুন এবং ফলো করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। আমরা আজকের গল্প থেকে একটি বিশেষ প্রশ্ন রাখব গল্পের শেষে সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে র্যান্ডামলি বেছে নেওয়া একজনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এবং পরবর্তী প্রজেক্টে স্ক্রিনে শাউট আউট দেওয়া হবে র্যান্ডামলি বাছাই করা বিশেষ কিছু জনকে। সেটা হতে পারেন আপনিও, তাই সম্পূর্ণ গল্পটি মন দিয়ে শুনে ফেলুন আর উত্তর দেবেন যত দ্রুত সম্ভব। তবে কোনো বাধ্যবাধকতা নেই, যারা ইন্ট্রো শুনতে আগ্রহী নন তারা কয়েক মিনিট স্কিপ করে মূল গল্পে চলে যেতেই পারেন। গত সপ্তাহের গল্পে করা প্রশ্নটির বিজয়ী হলেন অভ্রজিৎ মণ্ডল। আ ভেরি বিগ শাউট আউট টু হিম। কামনা যখন মানুষের মনুষ্যত্ব কেড়ে নিয়ে তাকে সম্পূর্ণ অমানুষ করে তোলে, তখন কি হতে পারে জানা আছে? অপশক্তির জন্ম হতে পারে এর ফলে, আর সেই অপশক্তির নিধন করতে জন্ম নেন এমন এক ব্যক্তিত্ব যারা আদতে হয়ে থাকেন শুভ শক্তির আধার। আজকের গল্পে আমরা পেয়ে গেছি সেরকমই একজন ব্যক্তিত্বকে, তান্ত্রিক ত্রিলোচন চক্রবর্তী। অন্ধকারের কানাঘুষোয় তিনি বলবেন এক পিশাচিনীর মর্মান্তিক কাহিনী। আপনারা ভয়াল আবহের স্রোতে নিজেদের ভাসিয়ে দিতে প্রস্তুত তো? আজকের গল্প পাঠে পিনাকি, ত্রিলোচন তান্ত্রিকের চরিত্রে পার্থ, কুহেলির চরিত্রে অনুশ্রী, একাগ্নির চরিত্রে সায়ন্তন, ধনঞ্জয়ের চরিত্রে রাকিব, সঞ্চারের চরিত্রে সৌভিক, শ্রীমার চরিত্রে মৌমিতা, পোস্টার ডিজাইনে স্মৃতিশ, গল্পের পরিচালনায় অনুশ্রী মণ্ডল, সূত্রধারের ভূমিকায় আমি সুপ্রিয়, আবহ নির্মাণ ও সম্পাদনায় দ্য স্টুডিও বাংলা, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ, প্রযোজনায় রাকিব। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, হেডফোন কানে দিয়ে হারিয়ে যান গল্পাসুরের গল্প গ্যালেক্সিতে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক সুপ্রভাত দত্তর লেখা গল্প কুহেলি অবলম্বনে ত্রিলোচন তান্ত্রিক ও গর্ভপিশাচিনী। সময়টা অক্টোবর মাসের একেবারে শেষের দিক, সবে শীত শীত ভাবটা পড়তে লেগেছে। প্ল্যাটফর্মের মায়াবী আলো সারা গায়ে মেখে স্থিরভাবে বসে আছে যৌবনোত্তীর্ণ ছেলেটা, নাম একাগ্নি। পরের ট্রেনের কোনো খবর নেই এখনো, ওর থেকে কিছুটা তফাতেই অন্য একটা সিটে বসে রয়েছে এক বিচিত্র ধরনের দেখতে মানুষ, তার পরনে ছেঁড়া জামা ও ছেঁড়া প্যান্ট, চোখ মুখ দেখে একাগ্নির ঠিক সুবিধের বলে মনে হচ্ছিল না তাকে। লোকটা একবার টিকিট কাউন্টারের দিকে, আবার আরেকবার ট্রেনের আগমনের উৎসের দিকে চোখ তেড়ে চেয়ে দেখে এলো। তারপর হঠাৎই উঠে গিয়ে চারপাশটা পরীক্ষণ করে আবার এসে বসে পড়ল। একাগ্নির কেমন যেন সন্দেহ হলো মানুষটার আচরণগুলো দেখে। চোর নয় তো, কিংবা পাগল? নিজের মনেই প্রশ্ন আওড়ালো একাগ্নি। কিছুক্ষণ পর তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মোবাইল অন করলো সে। রাত 10টা বাজছে এখন। একবার হোয়াটসঅ্যাপ, একবার ফেসবুকে ঢু মেরে মন দিল ইউটিউব ভিডিওতে। মিস্টার বিন দেখছে আর মৃদুমন্দ হাসছে। আজ অমাবস্যা, আকাশের রূপলি প্রতিভা আজ গোপনে। দূরে ঝিঁঝির ডাকগুলো বেশ স্পষ্ট। মাঝে মাঝে মৃদু শীতল হাওয়াতে গা অল্প কাঁপছে একাগ্নির। মিস্টার বিনের একটা পার্ট দেখতে দেখতেই আবার তার চোখ চলে গেল সেই দূরে বসে থাকা পাগল লোকটার দিকে। আচ্ছা, ওর কি ঠান্ডা লাগে না? এই প্রশ্নটা মাথায় আসতেই আবার ঘাড় ঘুরিয়ে ও ওর মোবাইল ফোনটাতে মন দিল। মিস্টার বিনের একটা পার্ট শেষ হলো সবে। এমন সময় তার পাশ থেকে একজনের কণ্ঠস্বর শোনা গেল হঠাৎ করেই। কোথাও যাওয়া হবে বুঝি? একাগ্নি পাশ ফিরতেই দেখে এক মাঝবয়সী ভদ্রলোক তার পাশে এসে বসে আছে। তার থেকে বয়সে অনেকটাই বড়, প্রায়। ফুলাতা জামা ও এক ধরনের প্যান্ট পরিহিত। কিন্তু কি আশ্চর্য, সে যে একাগ্নির পাশে কখন এসে বসল তা টের অবধি পেল না একাগ্নি। সে বলল, আরশি দিহি। ভদ্রলোক বলল, ও আচ্ছা আচ্ছা, তা কি করা হয় ওখানে? কলকাতার এক খবরের কাগজে সাংবাদিকতা করি। বিশেষ একটা রিপোর্ট সংগ্রহ করতেই ওখানে যাচ্ছি। নিজের ভুলের জন্যই রাত 8টা ট্রেনটা মিস করি, এখন পরের গাড়ির জন্যই অপেক্ষা করছি। এবার একটুক্ষণের জন্য থেমে একাগ্নি বলল, আচ্ছা আপনি কি বলতে পারবেন, মানে পরের ট্রেনটা কটা নাগাদ আছে? ফ্যাঁস ফ্যাঁসে গলায় ভদ্রলোক বলল, আর ওই ঠিক 10 মিনিট পর। একাগ্নি একবার মোবাইল দেখে নিয়ে তারপর বলল, মানে 10:25। কিন্তু স্টেশন মাস্টার এখনও ট্রেনের খবর ঘোষণা করলেন না কেন বলুন তো? এবার ভদ্রলোক মৃদু হেসে বলল, সব কুড়ের দল, সেন্ট্রালের কর্মচারী অথচ দায়িত্বভার সব লোক পেয়েছে, দেখুন হয়তো ভোজ ভোজ করে ঘুমোচ্ছে। কথাটা ঠিক মনে ধরল না একাগ্নির। বাগবিতর্ক না বাড়িয়ে ভদ্রলোককে উদ্দেশ্য করে সে বলল, এই দেখুন, এত কথা বললাম অথচ আপনার নামটাই তো জানা হলো না। ভদ্রলোক প্রত্যুত্তরে জানাল, এই অদবের নাম হচ্ছে গিয়ে ধনঞ্জয়, থাকি এই মোহনডাঙ্গা গ্রামেই। আচ্ছা, তো কোথায় যাবেন আপনি? জিজ্ঞেস করলো একাগ্নি। নির্বাণপুর। নির্বাণপুর, সেটা কোথায়? বেশ একটু অবাক হয়েই জিজ্ঞেস করলো একাগ্নি। সে কি, আপনি নির্বাণপুরের নাম শোনেননি? আপনি যেখানে যাবেন, মানে ওই আরশিদিহি, তার আগের স্টেশনেই তো নির্বাণপুর। তৎক্ষণাৎ হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশনটি একাগ্নি খুলে দেখল, কিন্তু কই, নির্বাণপুর বলে কোনো স্টেশন তো দেখতে পেল না। এবার গুগল ম্যাপ খুলে নিজের লোকেশন দিয়ে নির্বাণপুর বলে সার্চ করল। দেখাচ্ছে নির্বাণপুর বলে একটি জায়গা আছে, এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে। মনে কি একটা সন্দেহ জন্মাতেই একাগ্নি ধনঞ্জয়কে জিজ্ঞাসা করল, আচ্ছা নির্বাণপুর বলে কি সত্যি কোনো স্টেশন আছে নাকি? হ্যাঁ আছে তো, কেন বলুন তো? আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? না, আসলে মোবাইলে এই নামে কোনো স্টেশন বা প্ল্যাটফর্ম দেখাচ্ছে না, তো তাই বললাম আর কি। ধনঞ্জয় একটুও বিচলিত না হয়ে বলে উঠল, আসলে ওই স্টেশন সবে নতুন হয়েছে তো, তাই হয়তো দিচ্ছে না। কথাটা ঠিক হজম হলো না একাগ্নির। মনে কেমন সন্দেহের জাল বুনতে লাগল। এমন সময় বাতাস চেরা শব্দ শোনা গেল দূর থেকে। দূরে চোখ মেলে দেখল একাগ্নি, একটা আলোর রেখা দেখা যাচ্ছে, তার মানে ট্রেন ঢুকছে। কিন্তু কি আশ্চর্য, এখনো খবর ঘোষণা করলেন না স্টেশন মাস্টার। সত্যি কুড়েই বটে। অবশেষে প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালো। উঠে পড়ল একাগ্নি ও ধনঞ্জয়। তাড়াহুড়ো করে একটা জানলা ঘেঁষা সিঙ্গেল সিট দখল করল। তারপর একটু চারপাশ লক্ষ্য করে বুঝতে পারল তেমন তাড়াহুড়ো করার কোনো দরকারই ছিল না, কারণ ট্রেনে সে ও ধনঞ্জয় ছাড়া আর কোনো প্যাসেঞ্জারই নেই। মৃদু আলোতে সমগ্র ট্রেনটি যেন একটা মায়ার আবহাওয়া রচনা করেছে। ট্রেনটির একপাশে আপার মিডল লোয়ার বার্থ আছে, অপর পাশে জানলা ঘেঁষা মুখোমুখি দুটি সিট। ধনঞ্জয় ডান দিকে ঘেঁষা লোয়ার বার্থের জানলার পাশে বসেছে। দুরন্ত বেগে ছুটে চলেছে ট্রেন। বাইরে ঘন অন্ধকার হলেও ছড়িয়ে ছিটিয়ে থাকা মাঝে মাঝে স্ট্রিট লাইটে চোখে পড়ছে কাটা কাটা বন জঙ্গলের দৃশ্য। জানলা দিয়ে অত্যধিক বাতাস ভেসে আসায় একাগ্নি নামিয়ে দিল জানলার কাঁচ। সে লক্ষ্য করল তার থেকে একটু তফাতে বসে থাকা ধনঞ্জয় কেমন যেন চুপ হয়ে গেছে। প্ল্যাটফর্মে যতটা কথা বলছিল তার প্রায় কিছুই বলছে না, শুধু জানলার দিকে চোখ মেলে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে একাগ্নি বলে উঠল, আচ্ছা ধনঞ্জয় বাবু, এই মোহনডাঙ্গা থেকে আরশিডিহি অবধি ট্রেন সব জায়গায় কি স্টপেজ দেয়? কোনো কথার উত্তর দিল না সে। আবার ডাকলো একাগ্নি, ধনঞ্জয় বাবু। ও ধনঞ্জয় বাবু, এবার একটু গলা চড়িয়েই বলল। ধনঞ্জয় চকিতে মুখ ফিরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলছি, এই মোহনডাঙ্গা থেকে আরশিডিহি অবধি ট্রেন কি সব জায়গায় স্টপেজ দেয়? হ্যাঁ দেয় তো। মোহনডাঙ্গা থেকে আরশিডিহির মাঝে মোটে চারটে স্টপেজ আছে, মোহনডাঙ্গা, কচুদিহি, বাতাসমারি, নির্বাণপুর আর আরশিডিহি। বলেই ধনঞ্জয় আবার জানলার দিকে নিজের মুখটা ঘুরিয়ে নিল। মনে মনে কি একটা হিসেব করে আবার মোবাইলটা বের করল একাগ্নি। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশনটা অন করল। মনে মনে বলল, হ্যাঁ সবই তো ঠিক আছে, কচুদিহি, বাতাসমারি, আরশিদিহি সবই ঠিক আছে, খটকা শুধু একটি জায়গাকে নিয়ে, যার নাম নির্বাণপুর। আবার কয়েকটি প্রশ্ন দানা বাঁধতে শুরু করে দিল। কেন নির্বাণপুরের নাম এই অ্যাপে নেই? এত বড় ভুল কি করে হতে পারে? তবে কি এই ভদ্রলোক মিথ্যে কথা বলছে, নাকি সে কোনো ভয়াবহ বিপদের সম্মুখীন হতে চলেছে? তক্ষুনি একাগ্নির ভাবনার পর্দা ছিঁড়ে ফোনের রিংটোনটা বেজে উঠল। পত্রিকার সম্পাদক সঞ্চার মুখোপাধ্যায় ফোন করছেন ওকে। রিংটোন শুনতে পেয়ে ধনঞ্জয় একাগ্নির দিকে ফিরে তাকিয়ে আবার জানলার দিকে মুখ ঘুরিয়ে নিল সঙ্গে সঙ্গে। ফোন রিসিভ করতে ওপার থেকে স্বর ভেসে এলো, কে একাগ্নি, এখনো পৌঁছাওনি, ট্রেনের আওয়াজ আসছে। একাগ্নি গম্ভীর স্বরে বলল, হ্যাঁ স্যার, একটা ট্রেন মিস করে গেছি তাই এই ভোগান্তি। রিপোর্টটা যেন ঠিকঠাক এনো, সত্যের সমস্ত দিক তুলে ধরা চায় কিন্তু। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন, ড্রাগস আর নারী পাচারকারীদের দলের মুখোশ আমি খুলবই খুলব। সাবাস, তোমার উপর এই বিশ্বাস আছে মাই বয়, তবে তোমায় কাজ খুব সতর্কে ঠান্ডা মাথায় করতে হবে। কাজটায় রিস্ক একটু আছে, তবে আমার বিশ্বাস তুমি পারবে। আর ওখানে পৌঁছে গগনকে ফোন করে দিও, থাকা খাওয়ার জন্য ওকে বলে রেখেছি। ফোনের ওপার থেকে সঞ্চার মুখোপাধ্যায় বললেন, আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওখানে পৌঁছে দিয়ে আপনাকে কল করে নেব। আশা করছি কোনো অসুবিধা হবে না, গগন থাকবে, ও খুব দায়িত্ববান আর বেশ ভালো ছেলে। ওকে বাই, রাখি তাহলে, টেক কেয়ার, বাই অ্যান্ড গুড নাইট। বলেই ফোনটা রেখে দিল একাগ্নি। পর মুহূর্তে এক পলকের জন্য দেখে নিল ধনঞ্জয়কে। তার কথা শুনে ফেলেনি তো লোকটা। ধনঞ্জয়ের সেইভাবে জানলার দিকে ঘাড় ঘোরানো দেখে সে নিশ্চিত হলো যে সেই লোকটা তার কথা শোনেনি। ট্রেনের গতিবেগ কিছুটা কমল। একাগ্নির মনে হলো বোধহয় আগামী স্টপেজ অর্থাৎ কচুদিহি এসে গেছে। এখন অনেক দেরি, দুচোখ ঢুলে পড়ছে ঘুমের প্রতিভায়। মোবাইল পকেটে ভরে বাঁ পাশে ঘাড় এলিয়ে দিল সে। ঠিক কতক্ষণ সে ঘুমিয়েছে জানে না, হঠাৎ এক প্রকার বিকট আওয়াজে ঘুমটা ভেঙে গেল। বাইরে যা ঘুটঘুটে অন্ধকার, বোঝার উপায় নেই যে কোন স্টেশন এলো। মোবাইলটা বের করে দেখল, মোবাইলে দেখাচ্ছে বাতাসমারি ডিপার্চার। তার মানে এটা কি নির্বাণপুর? জানলাটি খুলে একবার দেখার চেষ্টা করল। মোবাইলে টর্চ মারল অন্ধকারের ঘন পর্দায়, কিন্তু চারপাশে ধুধু মাঠ ছাড়া কিছুই চোখে পড়ল না তার। বাথরুম পেয়েছে খুব। একাগ্নি ধনঞ্জয়ের দিকে ফিরতেই দেখল সে তার সিটে নেই। রীতিমতো অবাক হয়ে যায় একাগ্নি, গেল কোথায় ভদ্রলোক? তারপর সামনে তাকাতেই কিছুটা মন হালকা হলো। ভদ্রলোক আসছেন, বোধহয় বাথরুম গিয়েছিলেন। একাগ্নি ভদ্রলোককে দেখে বলল, শুনছেন, বলছি আমার ব্যাগটা একটু দেখবেন, আমি বাথরুম থেকে আসছি। ধনঞ্জয় বলল, আপনার কোনো চিন্তা নেই, আপনি যান না। একাগ্নি বাথরুমে গেল। বাথরুম করে কিছুক্ষণ ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। মনে মনে ভাবে, এই সেই নির্বাণপুর যাকে ঘিরে এত রহস্য। কিন্তু প্ল্যাটফর্ম কোথায়? তাহলে কি প্ল্যাটফর্ম পায়নি ট্রেন? দরজার হাতল ধরে ঝুঁকে একবার বাঁ দিকে একবার ডান দিকে দেখল, কিন্তু এমন বিভৎস অন্ধকার যে কিছুই দেখা গেল না। তেমনি হয়েছে ট্রেনের এই ভিতরের আলোখানা। এত লো পাওয়ারের আলোতে কারো চেহারা স্পষ্টভাবে দেখাই যায় না। নিজের সিটে ফিরে আসার সময় একাগ্নির চোখে পড়ল তাদের আগের একটি লোয়ার বার্থের দিকে। আবছা আলোয় ঠিক বোঝা গেল না, তবুও তার মনে হলো কেউ একজন যেন বসে আছে ওদিকের জানলা ঘেঁষা সিটে। মনে মনে ভাবল, তার মানে সে ও ধনঞ্জয় ছাড়া আরও একজন আছে এই কামরাতে। আর কিছু না ভেবে চলে এলো সে নিজের সিটে। ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের জন্য জম্পেশ একটা ঘুম দিয়েছে একটু আগে, এবার মোবাইল খুলে বসল। জল জল করছে তার স্ক্রিন। হোয়াটসঅ্যাপ অন করে একজনের নাম খুঁজতে লাগলো তার আঙুল। শ্রীমা। অনেকদিন কথা হয়নি ওর সাথে, সেই 5 বছর আগের বন্ধুত্ব, তারপর প্রেম। বড্ড লাজুক ছিল শ্রীমা। তারপরে একাগ্নির লেখালেখির ভক্ত হয়ে তার প্রেমে পড়ে। রিপোর্ট ছাড়াও একাগ্নি বেশ কিছু পত্রিকায় গল্প উপন্যাস লিখেছে। তার একটি ছোট গল্প সংকলন প্রকাশ পেয়েছিল 3 বছর আগে কলকাতা বইমেলায়। প্রকাশ পাওয়া মাত্রই সেই বই বেশ হইচই ফেলে দিয়েছিল। একাগ্নি শ্রীমাকে বিয়ের প্রস্তাব দেয়। আগামী মাসেই তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। কাজের ব্যস্ততার দরুন প্রায় 15 দিন কথাই বলা হয়নি হবু বউয়ের সাথে। সামনে যার সাথে বিয়ে, তার সাথে যদি এতদিনের ব্যবধানে কথা বলে, তাহলে তো সাংঘাতিক ব্যাপার হবে। তবে শ্রীমা বোঝে একাগ্নির ব্যস্ততা। নামি খবরের কাগজের রিপোর্টারকে যে কী ঝক্কি পোয়াতে হয়, তাই সে নিজে থেকে আর কল বা SMS করেনি। হোয়াটসঅ্যাপ অন করে দেখে অনলাইন আছে শ্রীমা। মেসেজ টাইপ করে, হাই বেবি, কি করছ? ওপাশ থেকে শ্রীমার আঙুল বলে ওঠে, বাপরে, এতদিন পর। সরি গো, এত ব্যস্ততা যে নামা খাওয়াই প্রায় উঠে গেছে। জানো, আজ একটা জায়গাতেই যাচ্ছি রিপোর্ট সংগ্রহ করতে, ড্রাগস, নারী পাচারের কেস, ধর্ষণ এসব নিয়ে। কিছুক্ষণ নীরব থাকে শ্রীমা। একাগ্নি বুঝতে পারে যে তার মেসেজ দেখে শ্রীমা ভয় পেয়েছে। শ্রীমার মনে সাহস জোগাতে একাগ্নি আবার মেসেজ করে, কিন্তু কোনো চিন্তা করো না তুমি, আমার কিছুই হবে না। সাবধানে থেকো, মনে থাকে যেন সামনে আমাদের বিয়ে। তোমার আর আমার মনের মিলনের মাঝে যদি কোনো বিপদের সরলরেখা জন্মায় তাহলে আমিও কিন্তু, বলে একটা স্যাড ইমোজি দিয়ে অফলাইন হয়ে গেল শ্রীমা। কিছু হবে না বেবি, তুমি একদম ভেবো না, মেসেজ পাঠিয়ে রেখে দিল একাগ্নি। ট্রেন দাঁড়িয়ে আছে তো আছেই, 20 মিনিটের ওপর হয়ে গেল। এবার মনটা একটু অস্থির হয়ে উঠেছে একাগ্নির। ডান দিকে ঘুরে জানলা ঘেঁষা লোয়ার বার্থের দিকে তাকাতেই দেখে ধনঞ্জয় চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছে। মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে একাগ্নির। যদি ঠিক সময় না পৌঁছতে পারে, যদি সঠিক রিপোর্ট না আনতে পারে, ইত্যাদি ইত্যাদি। জানলার কাঁচটি তুলে বাইরে আবার আলো ফেলে দেখল সেই আগের দৃশ্য। ধুধু জমি, ল্যাম্পপোস্টের আবছা আলোর প্রতিফলনে কেমন যেন অলৌকিকতা রচনা করেছে। বাতাস ভেদ করে আক্রমণ করছে এক নাগাড়ে ঝিঁঝির ডাক। ধীরে ধীরে তার চোখ গুঁজে আসছে, আবার ঘুম। এত ঘুম ঘুম ভাব কেন পাচ্ছে একাগ্নির? একটু আগেই তো সে বেশ কিছুক্ষণ ঘুমোলো, তবু যেন কি এক নেশায় তার চোখ দুটি বুজে আসছে। খুব শীত করছে, জানলা বন্ধ, অথচ এত শীত আসছে কোথা থেকে? সহসা ঘুম ভেঙে যায় একাগ্নির। চোখ খুলে যা দেখলো তা দেখে মেরুদণ্ড বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। এক নারী মূর্তি খোলা চুলে দাঁড়িয়ে আছে তার থেকে কিছু তফাতে এবং ঠিক তার সামনে। স্থির চোখে তাকিয়ে আছে একাগ্নির দিকে। হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল একাগ্নির, পিঠ আরো সেঁটে গেল পিছন দিকে, শ্বাস প্রশ্বাস দ্রুত। কি করবে সে ভেবে পাচ্ছে না। ফিসফিসি এসে বলে উঠল, নারী মূর্তি এলো কোথেকে এত রাতে? একা এক নারী মূর্তি কেনই বা আসবে? প্রায় 5 মিনিট স্থিরভাবে উভয় উভয়কে দেখল। এবার কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল একাগ্নি, ভালোভাবে জরিপ করল নারী মূর্তিটাকে। আবছা আলোয় যেটুকু বোঝা গেল, গায়ের রং চরম ফ্যাকাশে, চোখ দুটি কেমন নেশা লাগানোর মতো, হালকা হলুদ রঙের শাড়ি পরিহিত, শরীরের বেশ কিছু জায়গাতে ক্ষত আছে, শাড়ি ব্লাউজ ছেঁড়া। সব থেকে অবাক করল যখন একাগ্নির দৃষ্টি পড়ল মেয়েটির পেটের দিকে। দেখে মনে হচ্ছে মেয়েটি অন্তঃসত্ত্বা। কপাল দিয়ে ঘামের রেখা নামতে শুরু করল। ডান দিকে পাশ ফিরে ধনঞ্জয়কে ডাকার চেষ্টা করছে কিন্তু পারছে না। এক অজানা শক্তি যেন বাধা দিচ্ছে, যে শক্তি বলছে তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো তার দিকে, চোখ ফেরালেই বিপদ। এমন সময় লক্ষ্য করল মেয়েটি ধীরে ধীরে হাত তুলছে তার দিকে। একসময় ডান হাতের তর্জনী তাক করেছে তার দিকে। সেই মুহূর্তেই কিসের যেন একটা ছবি ভেসে উঠল চোখের সামনে, ঠিক যেন বায়োস্কোপের মতো, কয়েকটি মানুষের ছবি, 5 জন পুরুষ 1 জন নারী। ছবিগুলি ঝাপসা অথচ চলমান। যতই ছবিগুলি স্পষ্ট হচ্ছে ততই একাগ্নির কষ্ট বৃদ্ধি পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, অবশ হয়ে যাচ্ছে একাগ্নির সমস্ত শরীরটা। তবুও সে যেন মন্ত্রমুগ্ধের মতো মেয়েটির তর্জনী ও ভেসে আসা আবছা মূর্তিগুলোর মধ্যে ডুবে যাচ্ছে ক্রমশ। কারো মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবুও কিছু যেন একটা ঘটে চলেছে, একটা ধস্তাধস্তির ব্যাপার। ছবির ঘটনা যতই স্পষ্ট দেখতে পাচ্ছে ততই যেন দুর্বল হয়ে যাচ্ছে একাগ্নির সমগ্র শরীর। এবার একাগ্নি অনুভব করল তার পেটের আকৃতি ক্রমাগত বেড়ে চলেছে, জামা বোতাম ছিঁড়ে বেড়েই চলেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে তার, কপাল গলার শিরা ফুলতে শুরু করেছে। দুটো হাত দিয়ে চেপে ধরল তার পেট, কি অসম্ভব যন্ত্রণা করছে তার পেটে। ঠিক সেই সময় কয়েক ফোঁটা জলের ছিটে এসে লাগলো তার গায়ে, আর সেই সাথে স্বাভাবিক হলো সে ও তার বৃদ্ধিপ্রাপ্ত পেট। চোখে ভেসে আসা আবছা ছবিগুলি ধীরে ধীরে মুছে যেতে লাগলো। একাগ্নি লক্ষ্য করল সামনে দাঁড়িয়ে থাকা সেই গর্ভবতী অলৌকিক ধরনের মহিলাটি কেমন যেন অস্বস্তি অনুভব করছে, চোখে মুখে যেন রাগের ছাপ। তারপর এক হাড়হিম করা কর্কশ কণ্ঠে বলল, পিছন থেকে গুরুগম্ভীর কণ্ঠে ভেসে এলো এক পুরুষালী আওয়াজ, তোর জম নাম ত্রিলোচন চক্রবর্তী। পাগলের বেশে আসে ত্রিলোচন তান্ত্রিক, পিশাচে সিদ্ধ আসে ত্রিলোচন তান্ত্রিক। পাগলের বেশে আসে ত্রিলোচন তান্ত্রিক, পিশাচে সিদ্ধ। জল ছিটানো মাত্রই মহিলার মাথাটা নিচু হয়ে গেল এবং তার সমস্ত খোলা চুল এসে ঝুলে পড়ল সামনে। সেই দৃশ্য এতই ভয়াবহ যে একাগ্নি আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারল না। অত্যধিক দুর্বলতায় এমন ভয়াবহ দৃশ্যের দরুন সে দ্রুত জ্ঞান হারালো। তারপর যে ঘটনা ঘটল তার সাক্ষী হয়তো একাগ্নি থাকল না, কিন্তু এই ট্রেন, এই নির্বাণপুর সেই মাথা ঘোরানো ঘটনার সাক্ষী হয়ে রইল। ধীরে ধীরে পিছন ফিরল সেই গর্ভবতী মহিলা। মহিলার সামনাসামনি যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, স্টেশনে দেখা সেই লোকটি যাকে একাগ্নি পাগল ভেবে ভুল করেছিল। আসলে সে পাগলের ছদ্মবেশে এক মহাতান্ত্রিক। ক্রমাগত রাগে ফুঁসছে সেই অলৌকিক মহিলা। এবার ত্রিলোচন তান্ত্রিক বজ্রের মতো গম্ভীর স্বরে বললেন, তাহলে তুই হচ্ছিস সেই ভয়ানক গর্ভপিশাচিনী কোহেলি? কোহেলি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এবার চুলগুলি ফাঁক করে সেই ভয়াল দর্শন চোখ দিয়ে দৃষ্টি নিক্ষেপ করে কর্কশ গলায় বলল, আমার কাজে বাধা দেওয়ার পরিণতি তুই কি জানিস? ত্রিলোচন তান্ত্রিক কোনো কথা বললেন না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন কুহেলির দিকে। আবার ফুটে উঠল কুহেলির প্রতিহিংসা মিশ্রিত স্বর, এই নির্বাণপুরে আমার হাত থেকে কোনো পুরুষ মানুষ বেঁচে ফিরতে পারবে না। এখনো অব্দি কেউ পারেনি, আজও তার ব্যতিক্রম নেই। বলেই হো হো করে হেসে উঠল কুহেলি। সেই হৃদয় বিদারক হাসি যে কতটা ভয়ানক তা অন্য কোনো সাধারণ লোকের পক্ষে সহ্য করা অসম্ভব, কিন্তু ত্রিলোচন তান্ত্রিক পিশাচ সিদ্ধ মহাতান্ত্রিক, ভূত ডামোর তন্ত্র তার আয়ত্তে। রাতের পর রাত নির্জন নদীর তীরে অবস্থিত শ্মশানে বসে সব সাধনা করেছেন। কুহেলির হাসিতে তিনি এতটুকুও বিচলিত হলেন না। এর থেকে যে কত ভয়ানক পিশাচ ডাকিনী হাকিনীকে নিজের করায়ত্ত করেছেন তারই অত্যা নেই। এবার ত্রিলোচন তার ডান হাতের তর্জনী ইঙ্গিত করেন কুহেলির কপালে, আর বাম হাতের তর্জনী ইঙ্গিত করেন তার পেটের দিকে। তারপর কি একটা মন্ত্র বলতে শুরু করলেন। কুহেলি রাগে আরো ফুঁসতে থাকে, সেই সাথে শুরু করে বিকট চিৎকার। একসময় কুহেলির ভয়ানক অলৌকিক শক্তির প্রবাহতে ছিটকে পড়ে যায় ত্রিলোচন তান্ত্রিক। অনুক্রমে সে উঠতে সক্ষম হয়েছে এমন সময় পিছন থেকে কি একটা চাপ অনুভব করেন, কেউ যেন তাকে জড়িয়ে ধরেছে। মুখ ঘুরিয়ে দেখেন যে তাকে জড়িয়ে ধরেছে সে আর কেউ নয়, সে হলো ধনঞ্জয়। হ্যাঁ, ধনঞ্জয়, একাগ্নির এই ট্রেন জার্নির এতক্ষণের সাথী। ধীরে ধীরে চেতনা ফিরে পাচ্ছে একাগ্নি। মাথাটা বড্ড ভার ভার লাগছে তার। চোখ খুলতেই দৃষ্টি গেল একেবারে সামনে, দেখল মহিলাটি পিছন ফিরেছে আর ওপাশে কে যেন তার ঠিক মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। অনেকবার ওঠার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। এসবে এতই দুর্বল হয়ে পড়েছে সে, বাধ্য হয়ে সিটে হেলান দিয়ে বসে সামনে ক্লান্ত চোখে দেখতে থাকলো সবটা। মহিলার বিপরীতে কে দাঁড়িয়ে আছে শুধু এটি জানার অপেক্ষায় সে যেন অধীর হয়ে উঠল। ত্রিলোচন ধনঞ্জয়ের বাহু বেষ্টন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। অবশেষে কি একটা মন্ত্র পড়ে কোনো ক্রমে তার ডান হাতটি স্পর্শ করল ধনঞ্জয়ের হাতে। তৎক্ষণাৎ হাত ছয়েক দূরে ছিটকে পড়ে গেল ধনঞ্জয়। ত্রিলোচনা দেরি না করে পুঁটলি থেকে কিছু একটা বের করে এনে তার বস্ত্রটার পকেটে ভরলেন। এবার ধনঞ্জয়ের দিকে ফিরে বললেন, এই বজ্রবাহু মন্ত্র যে কোনো পিশাচকে তরাশয় করে দিতে পারে তৎক্ষণাৎ, কিন্তু এই মন্ত্র হত্যার জন্য নয়। পিশাচদের দুর্বলতা যে তাদের সাথেই কোনো না কোনোভাবে জড়িয়েই থাকে, শুধু তাকে পরখ করতে একটু উপস্থিত বুদ্ধির প্রয়োজন। এই বলে কিছুক্ষণ আগে পকেটে ভরা তেঁতুলটি বের করে সেটি মেলে ধরল কুহেলির দিকে। তারপর মন্ত্র পড়ে চলল ক্রমাগত। যতই সে মন্ত্র পড়ে চলেছে তেঁতুল হাতে, ততই বিকট চিৎকার করছে কুহেলি। অবশেষে সাদা ধোঁয়ার মতো কুণ্ডলে পাকিয়ে মিলিয়ে গেল সে। পিছন ফিরে দেখা গেল ধনঞ্জয়ও নেই। ওই পিশাচদ্বয়কে মুক্তি দিয়ে ত্রিলোচনের চোখ পড়ে কাহিল হয়ে পড়া একাগ্নির দিকে। ধীর পায়ে এগিয়ে আসেন তিনি। একটু থিতু হতেই একাগ্নি ভালোভাবে চোখ মেলে তাকাতে আর বুঝতে অসুবিধে হলো না ত্রিলোচনকে। নিজেকে একটু ধিক্কার জানালো সে এবার। এত বড় মহাযোগী পুরুষকে সে কিনা চোর পাগল বলে সন্দেহ করেছে। ত্রিলোচন যেন একাগ্নির মনের কথা পড়ে নিয়েছেন কয়েক মুহূর্তের মধ্যেই। তার মুখের ভাবটা দেখে তিনি বললেন, দোষ তোমার নয়, আসলে আমি একটু বিকারগ্রস্তভাবে থাকতেই ভালোবাসি। আমি লক্ষ্য করেছি যে আমার হাবভাব দেখে তোমার মনে সন্দেহ জেগেছিল। আসলে কি জানো, আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে সব থেকে বেশি ধোকা দেয় আমাদের চোখ, আর সব থেকে বিশ্বস্ত হলো ত্বক বা চামড়া। কাউকে সহসা দেখে আমরা তার অন্তরের রূপ কিন্তু সঠিক আন্দাজ করতে পারি না, যতক্ষণ না আমরা তার অনুভবে একত্রিত না হই। যেমন তুমি আমায় দেখে চোর ভেবেছিলে আর ধনঞ্জয়কে সাত্ত্বিক মানুষ। ত্রিলোচনের কথাগুলি এতক্ষণ একাগ্নি মন্ত্রমুগ্ধের মতো শুনেছে শুধু। মনে মনে সে ভাবল, কি অসাধারণ ব্যাখ্যা দিলেন। ও আর কিছু না, ও ছিল প্রতিহিংসায় দগ্ধ এক গর্ভপিশাচিনী। বেশ অবাক হয়ে একাগ্নি জিজ্ঞাসা করল, গর্ভপিশাচিনী সেটা আবার কি, আর প্রতিহিংসায় দগ্ধ মানে? একাগ্নির বিচলিত ভাব দেখে মৃদু হেসে ত্রিলোচন বললেন, আহা বিচলিত হয়ো না, আমি সব বলছি তোমায়, শোনো। প্রত্যেকটি অতৃপ্ত আত্মার জন্মের পিছনে এক করুণ কাহিনী লুকিয়ে থাকে। এবার একটু থেমে কুহেলির কাহিনীটা বলতে শুরু করলেন ত্রিলোচন। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। কোনো এক শীতকালীন অমাবস্যার রাত্রে এই ট্রেনেই যাচ্ছিল এক গর্ভবতী মহিলা ও তার স্বামী। স্বামীটি ছিল মানসিক ভারসাম্যহীন এবং তার একটি পা ছিল পঙ্গু, সাথে ছিল একটি স্ক্রাচ। তখন রাত 11:30 হবে। দিব্যি তারা যাত্রাপথে ঘোষ গল্পে মেতেছিল। কোথা থেকে 3 সন্ডামার্কা গুন্ডা এসে বসলো মহিলাটি ও তার স্বামীর ঠিক সামনের সিটে মুখোমুখি। মহিলাটি দেখতে যথেষ্ট রূপবতী এবং তার মুখমণ্ডলের সব থেকে আকর্ষণীয় বস্তু ছিল তার ওই চোখদ্বয়। ট্রেনের আবছা আলোতেও তার চোখগুলি বেশ মোহময় দেখাচ্ছিল। একে স্বামী বিকলাঙ্গ, তার ওপর অসাধারণ রূপবতী এক মহিলার রূপের আগুনে বশবর্তী হয়ে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করতে থাকলো তার দিকে। প্রচণ্ড শীতল বাতাস প্রবাহের জন্য জানলা ছিল বন্ধ। টিমটিমে একটা বাল্ব চলছিল ট্রেনের ভিতর। তারা ব্যতীত প্রায় যাত্রীহীন এই নরকসম কামরাতে সেই মহিলা ও তার স্বামীর কাছে ওই 3 সন্ডামার্কা গুন্ডা ছিল স্বয়ং যমদূতগণ। তাদের এমন হাবভাবে একটু বিচলিত হয়ে মহিলাটি তাকালো তার স্বামীর দিকে, কিন্তু মানসিক ভারসাম্যহীন স্বামী যেন কিছুই বুঝতে পারল না। সে আপন খেয়ালে মজেছিল। সহসা একজন সেই মহিলার বিকলাঙ্গ স্বামীকে বগলদাবা করে ধরে বাকি দুজন হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ল সেই মহিলার উপর। তার পরনের বস্ত্র ছিন্ন ভিন্ন করে ভোগ করতে থাকল তাকে ক্রমাগত। তৃতীয় জন মহিলার স্বামীর মাথায় প্রচণ্ড আঘাত করে তাকে জ্ঞানশূন্য করে মাটিতে ফেলে দিয়ে সেহলিপ্ত হল পৃথিবীর প্রাচীনতম নেশা, নারী শরীর ভোগের নেশা। মহিলার সমস্ত বস্ত্র পড়েছিল মাটিতে, তিনজন জন্তু তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, আর তো চিৎকারে ফেটে পড়ছিল সেই মহিলা। সেই মুহূর্তে একজন তার মুখ চেপে ধরে। এমন সময় সেই ঘটনাস্থলে একটি টিটি এসে উপস্থিত হল। তাকে দেখে তিনজন একটু হতমত পেয়ে গেল। টিটি মুখে কি একটা ইঙ্গিত করাতে তারা আবার দেহভোগের লালসায় লিপ্ত হল। কয়েক মুহূর্তের জন্য মহিলাটি দেখল সেই চিঠির মুখের ভাব। যন্ত্রণায় কাতরাচ্ছে সেই অবলা নারী, গড়িয়ে পড়ছে রক্ত, সেই রক্ত যা মানুষের সাথে মানুষের বন্ধনের প্রতীক, দানের প্রতীক, টানের প্রতীক, যার বর্ণের কোনো তফাত নেই। আজ সেই রক্ত গড়িয়ে পড়ছে এই অভিশপ্ত ট্রেনে, এই অভিশপ্ত রাতকে সাক্ষী রেখে। একে একে তিনজন উঠে এলে, শুধু অর্ধবস্ত্রে নিস্তেজ হয়ে পড়েছিল অভাগিনী নারী ঘাড়ে নিয়ে। এমন সময় তাদের মধ্যে একজন টিটির দিকে আবার কি একটা চোখের ইঙ্গিত করতেই ঝাঁপিয়ে পড়ে সেই টিটি মহিলার উপর। ভদ্রতা সুবেশি পোশাকের আড়াল থেকে বেরিয়ে আসে এই সমাজের আসল নগ্ন রূপ, ভোগ করতে থাকে কামের নেশায়। একসময় মহিলাটির নিস্তেজ দেহ নিষ্প্রাণ হয়ে যায়। এই তিন গুন্ডা এবং টিটি একত্রে মৃত মহিলা ও তার অজ্ঞানরত স্বামীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। যে জায়গাতে তাদের ফেলা হয়েছিল চলন্ত ট্রেন থেকে, সেই জায়গা হলো এই নির্বাণপুর। সেই মহিলাই হলো কিছুক্ষণ আগে আবির্ভূতা গর্ভপিশাচিনী কুহেলি। তখন থেকে শীতের অমাবস্যার প্রতি রাত্রে কোনো এক অজানা শক্তির টানে এই ট্রেন থেমে দাঁড়ায় নির্বাণপুরে, আর ততক্ষণ থেমে থাকে যতক্ষণ না পর্যন্ত কোনো পরিণত পুরুষকে শিকার হতে হয় কুহেলির প্রতিহিংসায়। কিন্তু সে কোনো মহিলা বা বাচ্চার উপর কখনোই আক্রমণ করে না। শ্রীলোচন একটু থেমে আবার বলতে শুরু করলেন, এই গর্ভপিশাচিনীর ঘটনা আমি দুবছর আগেই জানতে পারি। নির্বাণপুরের এই ট্রেনে যে বহু লোকের রহস্যময়ভাবে মৃত্যু হচ্ছে সেসব খবরে প্রায় বেরোত। পুলিশ এর কিনারা করতে পারেনি এখনো অবধি। তখন থেকে মনে অনেক প্রশ্ন জন্মতে শুরু করে আমার। এখানে ট্রেনের কোনো প্ল্যাটফর্ম নেই, তা সত্ত্বেও ট্রেন কেন দাঁড়ায়? সব থেকে আশ্চর্য লাগলো তখনই যখন জানলাম যে কোনো নারী বা বাচ্চা নয়, পরিণত পুরুষই বেশি মারা যাচ্ছে। বেশ কয়েক মাস এমন ঘটার পর আমার কেমন যেন সন্দেহ হল। মনে মনে উপলব্ধি করলাম এই ঘটনার পিছনে কোনো খুনি বা আততায়ী নয়, নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির হাত আছে। তাছাড়া কুহেলি যে সমস্ত পুরুষদের হত্যা করে, তাহলে ট্রেনের ড্রাইভারকে কেন মারেনি এখনো পর্যন্ত? তাহলে কি এই ট্রেনের ড্রাইভার কোনো মহিলা নাকি পুরুষ, যে কুহেলির মায়াজালে জড়িয়ে তার বশবর্তী হয়ে কাজ করে চলেছে? এসব ঘটনা আমায় বেশি দিন স্থির রাখতে পারল না। বসলাম ছয় মাসের কঠোর সাধনায়, যার নাম মহাশূন্য সাধনা। এই সাধনার নিয়ম হল প্রত্যহ সন্ধ্যেবেলায় দু ঘন্টা করে শুদ্ধ বস্ত্রে পদ্মাসনে আকাশের দিকে চেয়ে ধ্যান করা। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, কি অমাবস্যা, কি পূর্ণিমা, কোনো অবস্থাতেও নিয়মের ব্যতিক্রম হবে না। এই সাধনার ফলে যে কোনো অলৌকিক শক্তির উৎপত্তি বৃত্তান্ত, তার অসীম শক্তি সীমারেখা এবং তার মুক্তির পথ সমস্ত কিছু জেনে নেওয়া সম্ভব। এই সাধনা থেকে একদিনে যদি বিরত থাকা যায় বা দু ঘন্টার সময়ের একটু আধটু কম বেশি হয়ে যায়, তাহলে সব বন্ধ হয়ে যাবে। আবার শুরু করতে হবে প্রথম থেকে। নিজের মনকে এমনভাবে তৈরি করতে হবে যাতে সঠিক সময়ের মধ্যেই সাধনার সূচনা ও সমাপ্তি ঘটে। প্রায় এক নিঃশ্বাসে এত সব কথা বলে গেলেন ত্রিলোচন। একাগ্নি সব কথা যেন শিশুর গল্প শোনার মতো ভাব নিয়ে শুনছিল। ত্রিলোচন একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন। কণ্ঠে তার যেন রয়েছে অনেকখানি আক্ষেপের ছাপ। আসলে কি জানো, আমাদের সমাজকে প্রকাশ্য গুন্ডাদের হাত থেকে যত না ভয় পেতে হয়, তার থেকে বেশি ভয় কাঁপতে হয় সুবেশী পোশাক আর প্রতিষ্ঠার আল থেকে যারা নোংরামি করে তাদের জন্য। তাদের জন্যই সমাজ আরো আরো বেশি বিষিয়ে ওঠে। ছি, ভাবতেও অবাক লাগে যে গর্ভের মধ্যে আমরা তিল তিল করে বড় হয়েছি 10 মাস ধরে, সেই মাতৃসম নারীদের উপর কি নির্মমতার সাথে এইসব জঘন্য কীটেরা অত্যাচার করে, তাদের দেহ ভোগ করে। সবকটা একটা নরাধম। সূক্ষ্ম দেহধারী পিশাচদের চেয়ে এই স্থূলদেহী পিশাচেরা সব থেকে বেশি ভয়ঙ্কর। এই বলে ত্রিলোচন তার কাহিনী শেষ করলেন। এবার একাগ্নি বলল, কিন্তু এই গর্ভ পিশাচটি কি আমাকে একটু বলবেন? ডাকিনী, হাকিনী, একানরে, ভুলোভূত, গেছভূত, এদের নাম আমি শুনেছি, কিন্তু এই গর্ভ পিশাচের নাম কোনোদিন শুনেছি বলে তো মনে পড়ছে না। প্রতিদিন, প্রতিকাল, প্রতি মুহূর্তে আমাদের লৌকিক এবং তেনাদের অলৌকিক জগতে যে কত পরিবর্তন হচ্ছে তার কটা হিসেব আমরা রাখি। আমাদের লৌকিক জগতে যেমন অনেক বিচিত্র চরিত্রের মানুষের সৃষ্টি হয়, তেমনি অলৌকিক জগতেও অনেক বিচিত্র প্রেত পিশাচের সৃষ্টি হয় এবং আগামীতেও হবে। অনেক অনুসূচনা অবহেলায় দগ্ধ হয়ে যদি কোনো মানুষের মৃত্যু হয় এবং তার যদি সৎকার না করা হয়, তবে সেখান থেকেই উদ্ভব ঘটে প্রেত পিশাচদের। যেহেতু কুহেলিকে গর্ভ অবস্থায় হত্যা করা হয়েছিল এবং তার দেহ ঠিকঠাকভাবে সৎকার করা হয়নি, তাই তার আত্মা গর্ভ পিশাচে পরিণত হয়েছে। ত্রিলোচনের কথা একাগ্নিকে যেন একটা অন্য জগতে টেনে নিয়ে যাচ্ছিল। সাংবাদিকের বাস্তববাদী মন যেন ধীরে ধীরে এই অলৌকিক পরাবাস্তবতাকে খুব সহজেই গ্রহণ করে নিচ্ছিল। একাগ্নি জিজ্ঞাসা করল, কিন্তু আপনি ওই পিশাচকে মারলেন কিভাবে? মারলাম নয়, বলো, তার আত্মাকে মুক্তি দিলাম। আসলে আমাদের চারপাশে যত অপদেবতা পিশাচ আছে, তাদের বিশেষ কোনো তন্ত্র বলে মুক্তি দেওয়া সম্ভব নয়। পিশাচদের মুক্তির পথ পিশাচ তার নিজের মধ্যেই লুকিয়ে রাখে। সেই গোপন পথকে একটু চোখ কান খোলা রেখে এবং কিছুটা উপস্থিত বুদ্ধি আর অবশ্যই সাধনার সাহায্যে খুঁজে নিতে হয়। যেমন কুহেলি গর্ভ অবস্থায় মারা গিয়েছিল, যে কোনো গর্ভবতী মহিলাদের তেঁতুল বা যে কোনো টক জাতীয় খাবার খুব পছন্দের, তাই আমি তাকে কাবু করতে একটু তেঁতুল এগিয়ে ধরি তার দিকে এবং তার উপর ছিন্নবন্ধন মন্ত্র প্রয়োগ করে তাকে মুক্তি দিই। এবার তোমাকে একটা চমৎকার কথা বলি, শোনো। তোমার সাথে যে আসছিল সেই হলো কুহেলির স্বামী, বিদেহী আত্মা ধনঞ্জয়। সেটি তুমি নিশ্চয়ই বুঝতে পারোনি, তাই না? প্রশ্ন শুনে একাগ্নি বেশ হকচকিয়ে গেল। সত্যিই তো, এই অলৌকিক ব্যাপার স্যাপারের মাঝে ধনঞ্জয়ের কথা একেবারেই ভুলে গেছিল। কিন্তু এবার ত্রিলোচনের মুখে ধনঞ্জয়ের আসল পরিচয় জেনে আবার বিমর্ষ হয়ে পড়ল সে। পরক্ষণেই মনে পড়ে গেল, আচ্ছা, কুহেলির স্বামীর একটা পাতও খোঁড়া ছিল, আর ধনঞ্জয়েরও কি? হ্যাঁ হ্যাঁ, সেও তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। ট্রেনের দরজাতে ওঠার সময় পা দুটো ঠিক যেন ব্যালেন্স করতে পারছিল না। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল একাগ্নি। সত্যি আজ যে কার মুখ দেখে উঠেছিল সে কে জানে, বেঁচে গেল এভাবে। এবার একাগ্নি ত্রিলোচনের চরণ স্পর্শ করে করুণ কণ্ঠে বলল, আমায় ক্ষমা করবেন বাবা, যে আমি আপনাকে পাগল ভেবেছি সেই আপনি আমায় সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। ধনঞ্জয় কুহেলির মতো বিদেহী পিশাচদের কবল থেকে আমাকে রক্ষা করলেন। আমায় ক্ষমা করবেন বাবা, ক্ষমা করবেন আপনি। স্নেহের দুই হাত একাগ্নির মাথায় ঠেকিয়ে তাকে তুলে ত্রিলোচন বললেন, সফল হও তুমি তোমার সত্যানুসন্ধানে। ত্রিলোচনের শেষ কথাটি কিছুক্ষণের জন্যও যেন আশ্চর্য করল একাগ্নিকে। মানুষটা তবে অন্তর্যামী। শুনলেন সুপ্রভাত দত্তের লেখা কাহিনী কুহেলি অবলম্বনে গল্প ত্রিলোচন তান্ত্রিক ও গর্ভপিশাচিনী। শ্রোতাদের উদ্দেশ্যে আজকের প্রশ্নটি হল, আজকের গল্পটির বিশেষ চরিত্র ধনঞ্জয়ের বাড়ি কোথায় ছিল? প্রশ্নটা বরং আরেকবার বলে দিই, আজকের গল্পটির বিশেষ চরিত্র ধনঞ্জয়ের বাড়ি কোথায় ছিল? উত্তর দিন কমেন্টে। কেমন লাগলো আপনাদের গল্পটি সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু। লাইক এবং শেয়ার করে পাশে থাকুন গল্পাসুরের। দেখা হবে পরবর্তী উপস্থাপনায়। শুভরাত্রি। পাগলের বেশে আসে ত্রিলোচন তান্ত্রিক, পিশাচ সিদ্ধ আসে ত্রিলোচন তান্ত্রিক। পাগলের বেশে আসে ত্রিলোচন তান্ত্রিক, পিশাচ সিদ্ধ আসে ত্রিলোচন তান্ত্রিক। ত্রিলোচন তান্ত্রিক, ত্রিলোচন তান্ত্রিক, ত্রিলোচন তান্ত্রিক, ত্রিলোচন তান্ত্রিক। পাগলের বেশে আসে ত্রিলোচন তান্ত্রিক, পিশাচ সিদ্ধ আসে ত্রিলোচন তান্ত্রিক। পাগলের বেশে আসে ত্রিলোচন তান্ত্রিক, পিশাচ সিদ্ধ আসে ত্রিলোচন তান্ত্রিক। ত্রিলোচন তান্ত্রিক, ত্রিলোচন তান্ত্রিক, ত্রিলোচন তান্ত্রিক, ত্রিলোচন তান্ত্রিক। বীরজাও দেশে চকমক্ষা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে চায়ং মহেশ্বরী বরান সমন্না পূর্ণাগয়া ক্ষেত্র গেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নি পরা দ্বারকায়ং মহামায়া মথুরায়ং মহেশ্বরী ক্ষুধাত্তং সর্বভূতানং বেলত্তং সগরস্য চ নবামি শুক্লপক্ষস্য কৃষ্ণশৈকাদশী পরা দক্ষ সাধুহিতা দেবী দক্ষ যক্ষ বিনাশিনী রামস্য জানকীত্তং হীরবন ধ্বংসকারিণী চণ্ডমুণ্ডমধে দেবী রক্তবীজ বিনাশিনী মহেশ্বরী বরান সমন্না পূর্ণাগয়া ক্ষেত্র গেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নি পরা দ্বারকায়ং মহামায়া মথুরায়ং মহেশ্বরী ক্ষুধাত্তং সর্বভূতানং বেলত্তং সগরস্য চ নবামি শুক্লপক্ষস্য কৃষ্ণশৈকাদশী পরা দক্ষ সাধুহিতা দেবী দক্ষ যক্ষ বিনাশিনী রামস্য জানকীত্তং হীরবন ধ্বংসকারিণী চণ্ডমুণ্ডমধে দেবী রক্তবীজ বিনাশিনী নিশম্ব শম্ব মৈথিনী মধুকৈটবঘাতিনী বিষ্ণুভক্তিপ্রদা দুর্গা সুগদমক্ষদং সদা আদ্যস্তবমিদং পুণ্যং জপতত সততং নর সর্বজরভয়ং ন সত্যং সর্ববিনাশবাদিতম। বীরজাওড্রদেশে চকমক্ষা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে চ যদ্ধায়ং মহেশ্বরী বরান সমন্না পূর্ণাগয়া ক্ষেত্র গেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নি পরা দ্বারকায়ং মহামায়া মথুরায়ং মহেশ্বরী ক্ষুধাত্তং সর্বভূতানং বেলত্তং সগরস্য চ নবামি শুক্লপক্ষস্য কৃষ্ণশৈকাদশী পরা দক্ষ সাধুহিতা দেবী দক্ষ যক্ষ বিনাশিনী রামস্য জানকীত্তং হীরবন ধ্বংসকারিণী চণ্ডমুণ্ডমধে দেবী রক্তবীজ বিনাশিনী নিশম্ব শম্ব মৈথিনী মধুকৈটবঘাতিনী বিষ্ণুভক্তিপ্রদা দুর্গা সুগদমক্ষদং সদা আদ্যস্তবমিদং পুণ্যং জপতত সততং।

সপ্তম সাগরস্য চ নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণশৈকাদশী পরা দক্ষ সাধুহিতা দেবী দক্ষ যক্ষ বিনাশিনী রামস্য জানকী তং হীরবন ধ্বংসকারিণী চণ্ডমুণ্ডমধে দেবী রক্তবীজ বিনাশিনী বিষম্ব শম্ব মৈথিনী মধুকৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তিপ্রদা দুর্গা সুগদা মুখদং সদা আদ্যস্তবমিদং পুণ্যং জপঠত শততং নর সর্বজর ভয়ং ন সত্যং সর্ববিনাশবাদিতম।